ইসলামের দলাদলি নেই, ইসলাম একটাই সম্প্রদায় একটাই জাতি, এতে দলাদলি নেই। আল্লাহ রাসূল বলেছেন দল সমস্ত দল থেকে দূরে থাকো, দল নেই ইসলামে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। অন্য এক হাদিসে অন্য এক রেওয়ায়েত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তারা এই সম্প্রদায় হবে, রিজালুন কুলুবুহুম কুলুবু শায়াতিন, এমন মানুষ হবে তারা যাদের দেহ মানুষের হবে কিন্তু হৃদয় হবে শয়তানের। দেহ হবে মানুষের কিন্তু হৃদয় হবে শয়তানের। সাহাবি কেছেন হুযাইফা বিন ইয়ামান, হুযাইফা বিন ইয়ামান বলছেন কাইফা আসনা ইয়া রাসূলুল্লাহ হযরত গুজালি, যদি এই অবস্থায় আমি পাই তাহলে আমি কি করব? কালা তাসবা ওয়া তুতি আল আমির ওয়া ইন দুরিবা যাহরু ওয়া উখিযা মালু ফাসমা ওয়া আতি, তুমি তোমার রাষ্ট্র নেতার আনুগত্য করবে যদিও তোমার পিঠে চাবুক লাগানো হয়, তোমার মাল সম্পদ ছিনিয়ে নেওয়া হয়, তবুও তুমি রাষ্ট্র নেতার আনুগত্য করবে, তার অনুসরণ করবে, তবুও বিদ্রোহী হবে না। তার মানে কি হলো? ধৈর্য ধরতে হবে, ধৈর্য কথা বলছেন না? নম্বর পাঁচ, আপনাকে ধৈর্য ধরতে হবে। আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন ইন্নাকুম সাতারাউনা বাদি আখরাতান ওয়া মুরাতুন কি গুনাহা, আমার পরে তোমরা দেখবে তোমাদের সাথে নাইনসাফি বেইনসাফি করা হচ্ছে, আর এমন কাজ দেখবে যে কাজ তোমরা অস্বীকার করবে, তোমরা আপত্তি করবে, তোমাদেরকে খারাপ লাগবে। কাল ক্ষমা তাদের নাই রাসূলুল্লাহ, সাহাবরা বললেন তারা আমাদেরকে কি আদেশ করছেন আল্লাহ রাসূল? কাল আদু ইলাইহিম হাক্কাহুম, তোমরা তাদের হক আদায় করে দাও। আর আমাদের হক, আমাদের নিয়ম কি? আমার কাফির আমার সঙ্গে যে ব্যবহার করবে আমি সেরকম ব্যবহার করবো, ঠিক হক যেমন ব্যবহার করবে সেরকম ব্যবহার করবো। ইসলামের নীতি এরকম না। ইসলামের নীতি কি? তুমি তাদের হক আদায় করে দাও, আর আমার হকটা যেমন আদায় করে না হলো তাহলে কি হবে? তোমার হকটা আল্লাহর কাছে চেয়ে নাও। এই হচ্ছে ইসলামের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আদু ইলাইহিম হাকাহুম, ওদের হক তোমরা আদায় করে দাও, আর তোমাদের হক আল্লাহর কাছে চেয়ে নাও। এই হচ্ছে ইসলামী নীতি। আর এক হাদিসে আছে, সাহাবী বলছেন মুস্তাউরিদ আল কুরাশি আমর ইবনে আসের কাছে বলছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তাকুমুস সাআ ওয়া রুম আকসারুন নাস, কিয়ামত কায়েম হবে যখন রোমদের সংখ্যা বেশি হবে, খ্রিস্টানদের সংখ্যা বেশি হবে। তাহলে চারটে কারণে হবে। প্রথম নম্বর, ফেতনার সময়ে তারা খুব ধৈর্যশীল, মুসলমানদের মতো নয়। মুসলমানরা কি হয়? ধৈর্য হারা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, কিন্তু ওরা কি হবে? ধৈর্যশীল হবে। ওয়া আসরাহুম ইফাকাতান বা'দা মুসিবা, বিপদ আসার পর তারা দেখবেন আবার কোমর তুলে দাঁড়িয়েছে। আর মুসলমানদের অবস্থা বিপদ এসে গেলে পড়েই থাকে না, এরকম হওয়া উচিত না। বিপদের প্রতিফলে হতে পারে, বিপদের পতিত হলে ছাড়িব রাহাল, আজকে বিপদ হলে হতে পারে কাল। বিপদ যখন এসেছে তখন বিপদে আমরা পড়ে থাকবো না, স্টাইল বিল্ডার কেবলা তাজাস, অক্ষম হয়ে বসে দিও না, বরং আল্লাহর সাহায্য নিয়ে আবার উঠে দাঁড়াও। কিন্তু মুসলমানদের তুলনায় ওদের অবস্থা কি? ভালো। ওরা যদি বিপদ আসবে বিপদে কিন্তু পড়ে থাকবে না, উঠে দাঁড়াবে, চট করে উঠে দাঁড়াবে। ওয়া আউশাকুহুম কাররাতান বা'দা ফাররা, যদি কোনো কারণবশত যুদ্ধমানের থেকে পালিয়ে যায় আবার ঘুরে আসবে, তার মানে কোনো কারণবশত যদি পিছু হটে যায় আবার তাড়াতাড়ি অগ্রসর হবে। ওয়া খায়রুহুম লিসকিন ওয়া ইয়তীমিন ওয়া দাঈফ, আর তারা তাদের মিসকিন ইয়তীম এবং দুর্বলদের ব্যাপারে খুবই ভালো, মুসলমানদের তুলনায় তারা ভালো। আর পাঁচ নম্বর গুণ তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন ওয়া আমনাহুম মিন যুলমি মুলুক, তার রাজাবাস সাথে জুলুম থেকে কি হয় নিরাপদে থাকে, এই এই কারণে তাদের সংখ্যা বেশি হবে। এখন আমরা বলবো মুজাহারা দেখি বলছে বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিল যে যায় নয় হুজুর তা কেন? আমরা অনেক সময় বক্তৃতা করি, অনেক ভাই আমাদেরকে বলেন হুজুর আপনাদের বক্তৃতায় আন্দোলন নেই, আপনাদের লিখাতে আন্দোলন নেই। আন্দোলন বুঝতে পারছেন, আন্দোলন রাজনীতি ওই যে রাজনীতি বক্তৃতা করে নাম ভালো হবে, রাজনীতি বক্তৃতা করে না, কাদা ছোড়াছুড়ি বক্তৃতা করে তার উপর নাম নিয়ে বদনাম করে বক্তৃতা করে সত্যি নাম ভালো হবে, কিন্তু সেটা ইসলামী পদ্ধতি নয়। আমাদের বক্তৃতায় আন্দোলন না থাক, আমাদের বক্তৃতায় যেন সঠিক জিনিসটা থাকুক, ইসলামের আলো থাকুক, সেটাই যথেষ্ট। সেই আলো নিয়ে যে আলোকিত হবে তার জন্য মঙ্গল। আর শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি শুনে হাসাহাসি হবে, গায়ের মজারা নেবেন, যেমন দেখবেন অনেক সময় যখন জলসাতে মহিলাদের বিরুদ্ধে বলা হয় পুরুষরা খুব মিষ্টি মিষ্টি মজা নেয়, আর পুরুষদের যেমন পুরুষদের বিরুদ্ধে বলা হয় তখন মহিলারা খুব মিষ্টি মিষ্টি মজা নেয়, ঠিক এরকমই যখন আমি অন্য দলের বিরুদ্ধে বলবো তখন এই আমার দলের লোক খুব মজা নেবে, আর যখন আমাদের দলের বিরুদ্ধে বলবে তখন ওই দলের লোক খুব মজা নেবে। এটা হচ্ছে আন্দোলন, আমাদের বক্তৃতায় আন্দোলন নেই, আমাদের বক্তৃতায় জিহাদ নেই, আন্দোলন চাই, জিহাদ করতে হবে। হ্যাঁ জিহাদ তো আমরা বলছি না যে জিহাদ করার নয়, জিহাদ করতে হবে, কিন্তু জিহাদ কাকে বলে? জিহাদ যেটা যাকে বলে সে জিহাদ করো। জেনে রাখবে কিছু মানুষ আছে যাদের চিন্তাধারায় চিন্তা চেতনায় সন্ত্রাস আছে, যাদের কলমে সন্ত্রাস আছে, যাদের বক্তৃতায় সন্ত্রাস আছে, এই সন্ত্রাস আসার ফলে আমাদের বেদনা আসে, অশান্তি আসে। একটা গল্প বলি, বাপের রাস্তায় যাচ্ছিল, হঠাৎ এক জঙ্গলের কোন কারণে বাপকে এক ধাক্কা লাগিয়ে দিল, তখন বেটা বলছে আর একবার মারতে দিন তোকে দেখে নেব, তখন আর খুশি দিল, যতবার বলে ততবার ঘুষায় কিছুই করতে পারে না। তখন বা বেটা বলছে বা বেটা তুই যদি চুপ থাকতিস তাহলে আমার বাড়তি মালগুলো খেতে হয়, চুপ থাকলে এই বাড়তি মালগুলো খেতে হয় না, খাও জলের ছিটা দিয়ে রোগীর কুটো খেতে হয়, এ বাংলা উপাদ আপনারা জানেন। হ্যাঁ মাঝিরা নৌকার দাম টেনে মাছ ধরে, এবার একটা ছেলে গা ধুচ্ছিল।